ছাত্র কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় দশম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার অত্যন্ত সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে অনেক বিজ্ঞ সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দিনই আলোচনা শোনার পরে রাত্রিবেলায় এ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন এবং সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে সবরের সাথে সওয়াবের আশায় আমলের নিয়াতে এই মজলিসে বসার যে মহান রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, ওয়াজ মাহফিল মানে একটা এলমি ক্লাস, এখানে আল্লাহকে জানার জন্য, আল্লাহর দিনকে জানার জন্য, আল্লাহর নবীকে জানার জন্য এখানে কোরআন এবং সহি হাদিসের আলোকে ওলামায়ে কেরাম বিষয়ভিত্তিক কিছু কথা বলবেন, এটার নাম হলো ওয়াজ মাহফিল, এটার নাম হলো ইসলামী সম্মেলন। এখানে গান গাওয়ার জন্য আমরা কাউকে দাওয়াত দিই নাই। দাওয়াত দিছেন নাকি? আমাকে কি গান শোনার জন্য দাওয়াত দিছেন? মনে হয় গান শুনতে চায়। কি আপনারা আমাকে গান শোনার জন্য দাওয়াত দিছেন? তো সুতরাং গান শোনার দরকার হলে গান শোনার অনেক শিল্পী আছে বাংলাদেশে, অভাব নাই, তাদেরকে দিয়ে শোনা যায়। তারপরে কোনো কিচ্ছা কাহিনী শোনার জন্য, গল্প গুজব শোনার জন্য আপনারা এখানে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেন নাই। দাওয়াত দিয়েছেন যে ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্না থেকে যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানের আলোকে আমাদেরকে কোরআন এবং সুন্না দিয়ে কিছু দিনের কথাবার্তা শোনাবেন, এই জন্যই তো দাওয়াত দিয়েছেন। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই এলমি ক্লাসে আমরা এলেম অর্জনের উদ্দেশ্যে ওয়াজ মাহফিলে বসব, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, যে আমাদের ঢাকা থেকে হুজুর আসছে আমাদেরকে সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী শোনাবেন, মাঝে মাঝে গান শোনাবেন, মাঝে মাঝে অমুক কবি ফরমাইছেন, অমুক কবি ফরমাইছেন, শুধু কবিতা শোনাবেন, ফার্সি কবিতা, হিন্দি কবিতা, উর্দু কবিতা, তারপরে বাংলা কবিতা শোনাইবেন, এইসব আশা না করে আমরা শুধু আল্লাহর কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্যই কিছু সময় বসব। রাজি আছি তো নাকি? আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা তাহলে ক্লাস শুরু করি। তো আপনাদেরকে ক্লাসের পাকে পাকে কিছু কথাবার্তা জিজ্ঞাসা করলে একটু ইয়েস নো হ্যাঁ না কিছু বলার চেষ্টা করবেন, ঠিক আছে? কথা না বললে আমি বুঝবো কিভাবে যে কুলিয়াচ্ছরের বাইয়েরা আমি হলাম এক অঞ্চলের, আপনারা আরেক অঞ্চলের, আমার কথা বুঝতেছেন কিনা তাও তো বুঝবো না। এজন্য কথা বললে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। আর মাঝে মাঝে এটা জিকিরের মজলিস, এটা হালাকাতু জিকির, সুতরাং এখানে আমরা যখন কোরআন কারিমের আয়াত বলবো, কোন হাদিস বলবো, তখন নিজের থেকেই সুবহান আল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, তারপরে নাউযু বিল্লাহ বলবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার শুনবেন প্রত্যেকবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ খালি শুরুতে একবার না, এটা মাহফিলের শেষ পর্যন্ত দরুদ চলতে থাকবে। প্রথম একবার পড়লেন বালাগাল উলা বিকামালিহি, পর শেষ পর্যন্ত আর খবর নাই, এরকম না। জিকিরের মজলিসের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা সময় দরুদ চলবে, পুরা সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চলবে, পুরা সময় দোয়া চলবে। এটাই হলো এলমি ক্লাস, এটাই হলো সুন্নতি ক্লাসের নমুনা। আল্লাহ সুবহান ওয়া তাআলা, আমরা যে মানুষগুলো এখানে বসে আছি, মহিলা প্যান্ডেলে আমাদের যে বোনেরা বসে আছেন, আল্লাহর এই বান্দা বান্দিগুলোকে বানাইছেন কে? হয় নাই, বানাইছেন কে? এই প্রথম শিখতে হবে এটা, যে বানাইছেন একমাত্র আল্লাহ। কে বানাইছেন? আবার কয় আল্লাহ? একমাত্র আল্লাহ। আমাদেরকে বানানোর ব্যাপারে আর কারো সুল পরিমাণ, বিন্দু পরিমাণ অবদান নাই। একমাত্র যিনি খালেক, যিনি বানাইছেন, তিনি হলেন আল্লাহ। তিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা। তাহলে আমাদেরকে বানাইছেন কে? একমাত্র আল্লাহ। কেন বানাইছেন? আপনাদেরকে কেন বানাইছেন? ভালো ভালো কিছু খাইবেন দুনিয়াতে, পোলাও খাইবেন, কোরমা খাইবেন, বিরিয়ানি খাইবেন, রোস্ট খাইবেন, এগুলোর জন্য বানাইছে? মাশাআল্লাহ, দেখছেন আজকের ক্লাসে সব তো মেধাবী স্টুডেন্ট, সব জানে। আমি কি ওয়াজ করবো, সব আমার থেকেও বেশি জানে, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের এলেমকে আরো বাড়িয়ে দিন, সকলে বলি আমিন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিতেছেন, খুতবার মধ্যে তিনি মোহরের বিষয়ে আলোচনা করতেছিলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা মোহর ধরতাম কম, এখন মোহর বেড়ে গেছে, আপনারা মোহর নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছেন, মোহর কমাই দেন। তো মুসল্লিদের মধ্য থেকে মহিলা মুসল্লি দাঁড়াই গেছে, পুরুষ মুসল্লিও না, কিরকম মুসল্লি, মহিলা মুসল্লি দাঁড়াই গেছে। মহিলা মুসল্লি দাঁড়াই কয়, আমার এই ব্যাপারে কিছু কথা আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে শুনলেন মহিলা কি বলতে চায়। তখন মহিলা কি বলছে শুনেন, মহিলা প্রথমে কোরআনে কেরিমের একটা আয়াত দিয়ে দলিল দিছে, মহিলা কোরআনে কেরিমের আয়াত শুনে দিছে। কোরআনে কেরিমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে রাশি রাশি পরিমাণ সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ যদি দিয়ে দাও, কোনো কারণে যদি স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, খবরদার ওইগুলা ফেরত নিও না। এই আয়াতে আল্লাহ বলছেন, স্ত্রীদেরকে যদি কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দাও, আল্লাহর আপত্তি নেই, আল্লাহ পাক পরোক্ষভাবে পারমিশন দিয়ে দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরের সর্বনিম্ন পরিমাণের কথা বলছেন, কিন্তু সর্বোচ্চ পরিমাণ কত হবে এটা নির্ধারণ করেন নাই। মহিলা বললেন যে মহিলাদেরকে স্ত্রীদেরকে মোহর বেশি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আপত্তি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপত্তি নাই। আপনাদেরকে ক্লাসের শুরুতে কইছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতে, আপনারা দেখে চুপ করে বসে দিয়েছেন, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার শুনবেন ততবার বলবেন, বলে গেলে হবে না। আমরা ওয়াজ মাহফিলের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসরণ করব, সাহাবায়ে কেরামের তরিকার অনুসরণ করব। ওয়াজ মাহফিল করলে যদি ওই তরিকা না হয়, জাহান্নামের কেসি দিয়ে, কেসি চিনেন তো, চুল কাটা যায়, জাহান্নামের আগুনের কেসি দিয়ে বক্তার জিহ্বা কেটে ফেলা হবে। নবী সাল্লাল্লাহু সাল্লাম মেরাজের রাত্রিতে এরকম দেখছেন, বক্তাদেরকে দড়ি দড়ি কেসি দিয়ে, জাহান্নামের আগুনের কেসি দিয়ে ঠোঁট কাটে ফেলতেছে, জিব্বা কাটে ফেলতেছে। নবী সাল্লাম জিজ্ঞাসা করছেন, এরা কারা? বলছেন, হাউলাই খোতাবা ও উম্মাতিকা, এরা আপনার উম্মতের বড় বড় খতিব, এরা বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন। এরা দেশি না, এরা সব কি আন্তর্জাতিক। দেশি মুরগির দাম বেশি না বিদেশি মুরগির দাম বেশি? জি, দেশি মুরগি 500 টাকা কেজিও তো পাওয়া যায় না, কি বলেন? বিদেশি মুরগির দাম কম। দেশি শিং মাছের দাম বেশি না বিদেশি শিং মাছের দাম বেশি? দেশি মাগুর মাছের দাম বেশি না বিদেশির দাম বেশি? আজকে বাংলাদেশে মানুষ খালি আন্তর্জাতিক খুঁজে, দেশি আলেম ওলামার দাম দেয় না। এই যে ওলামা একরাম বসে আছেন, দেশি ওলামা একরাম, অনেক বড় বড় ওলামা একরাম আলহামদুলিল্লাহ, ওনার দেশ থেকে যদি এলেম নেন, দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও কল্যাণ। আমরা খুঁজি খালি ওই হেলিকপ্টারে যদি আসতে পারে হুজুর, ওনাদেরকে দাওয়াত দিলে ওনারা আসবো হয়তো সিএনজিতে বা রিক্সাতে, রিক্সা আর সিএনজিতে আসলে উনি বড় হুজুর না, বড় হুজুর হইতে হলে ঢাকা থেকে কিসে আসতে হবে? হেলিকপ্টারে আসতে হবে। হেলিকপ্টারে যদি আপনার মূর্খ লোক একটাও আসে, ওরে আল্লাহ বিরাট হুজুর আসে, যদি হেলিকপ্টারে আসতে পারে, কি এরকম না? আর ঘরের পাশে এত বড় আলেম আছে তাও মানুষ এত মূল্যায়ন করে না, কারণ এলাকায় বাড়ির পাশে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, তো এলাকার লোকেরা বলতেছে, ও বুঝছি ওই ডক্টর ইমাম হাসান, ও অমুকের পুত্রা। পুত্রা বুঝেন নাই? জি, মানে আমার ভাইয়ের শ্বশুর, তো উনার বলতেছে ও ওই অমুকের পুত্রা, মানে অমুকের পুত্রা মানে বাস আর কি জামো, এটা তো অমুকের পুত্রা। তা আমি বললাম যে এখানে আপনি ঢাকা থেকে, চিটাং থেকে বা বিদেশ থেকেও যদি কোনো বক্তা আনেন, উনিও তো কারো না কারো পুত্রা, কি বলেন? কারো না কারো পুত্রা, কারো না কারো ভাতিজা, কারো না কারো চাচা, কারো না কারো জ্যাঠা, একটা না একটা তো আছে। এখন আপনি চিনেন দেখি গুরুত্ব কমে গেছে, না চিনলে বিশাল গুরুত্ব। এই হলো বর্তমানে আমাদের বাঙালির অবস্থা। তাহলে যে কথাটা আমি বলতেছিলাম, বক্তাদেরকে জিব্বা কেটে ফেলা হবে, এজন্য আন্তর্জাতিক বক্তা হওয়ার দরকার নাই, বক্তা হইতে হবে কোরআন এবং সহি হাদিসের বক্তা। শ্রোতা একজন হইলেও যথেষ্ট আলহামদুলিল্লাহ, শ্রোতা বাড়ানোর দরকার নাই, বাড়াইতে হবে কোরআন সুন্নার কথা, সহি কথা, দিনের কথা, আল্লাহ এবং রাসূলের কথা। শ্রোতা কমলে কমুক বাড়লে বাড়ুক, শ্রোতা একজন হইলেও এক জামাত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে হকের উপরে একজন মানুষও যদি পৃথিবীতে থাকে তো উনি একজনে এক জামাত। সুবহানাল্লাহ। তাহলে আমার শ্রোতা একজন হলে অসুবিধা কি? পাঁচজন হলে অসুবিধা কি? শ্রোতা 10,000 হইতে হবে, 5,000 হইতে হবে, এরকম দরকার নাই। আলহামদুলিল্লাহ আমি শুক্রবারে যে মসজিদে খুতবা দিই উত্তরায়, 10,000-12,000 মুসল্লি হয় আমাদের উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে। এবং প্রতি জুমায় শুনবেন দান বাক্সে 1,70,000-80,000, 2,00,000 টাকা পর্যন্ত দান বাক্সে উঠে উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদ। আলহামদুলিল্লাহ, শ্রোতা বেশি হওয়া এটা জরুরি বিষয় না, কিন্তু শ্রোতাগুলো শ্রোতার মতো হইতে হবে। আমি এদিন নওগাঁ সাপাহার উপজেলা একেবারে বর্ডারের সাথে ইন্ডিয়ার নওগাঁর শেষ মাথায় ওই জায়গায় এক মাহফিলে গেছি। আল্লাহ আকবার, আমার কাছে অবাক লাগছে যে যেই শ্রোতাগুলো বসছেন শেষ পর্যন্ত একটা শ্রোতা উঠে নাই। সুবহানাল্লাহ, এরকম মাহফিল খুব কম দেখছি যে সবাই বসছে লাস্ট পর্যন্ত একজনও উঠে নাই। সুবহানাল্লাহ। এই জন্য শ্রোতার মতো শ্রোতা 5 জন হলেও যথেষ্ট। আরেক জায়গায় মাহফিলে গেছি ময়মনসিংহে, কয় হুজুর বসেন খাইদাই ঘুমান, আপনার আলোচনা রাত 3টায়। তা আমি চিন্তা করলাম কি জীবনে এরকম রাত 3টায় তো বয়ান করি নাই, রাতের 3টায় আবার কি ওয়াজ? পরে আমাকে বল, আমরা অনেকে অনুরোধ করলাম যে আমরা আবার ঢাকা চলে যাব একটু আগে দেন, তো পরে রাত 12টায় দিছে। পরে দেখি বিশাল মাহফিল, পুরা মাঠ জুড়ে মাহফিল, পাশে আবার বিরাট মাঠ জুড়ে বাজার, কেউ খাইতেছে কেউ ঘুমাইতেছে, কেউ ঘুরতেছে, মানে শ্রোতা একজনও নাই, এমনি হাজার হাজার মানুষ। বক্তা চোখ বন্ধ করে বয়ান করতেছে, বক্তা খালি কান ধরে মাবুত করে টান দিতেছে, কতক্ষণ নিজে নিজে কানতেছে, নিজে নিজে হাসতেছে, মানে এক আজব কাহিনী ওয়াজ মাহফিলের। এরকম ওয়াজ সারা রাত দরকার নাই, ওয়াজ এক ঘন্টা হোক, কিন্তু শ্রোতাগুলা যদি মনোযোগ দিয়ে শুনে কথাগুলো, এই অল্প ওয়াজে যথেষ্ট। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু সাল্লাম লম্বা ওয়াজ করতেন না, সাহাবায়ে কেরাম লম্বা ওয়াজ করতেন না। ওয়াজ করতে গেলে তারা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মাখাফাতাস সামাতে আলাইনা, আমাদের বিরক্তির কারণ হবে এটাকে ভয় করতেন, এজন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম এই ভয়ে বেশি বয়ান করতেন না। এই জন্য আমার ভাইয়েরা, আমি যে কথাটা জিজ্ঞাসা করছিলাম আপনাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন এটা বলেন জি। এইটা সূরা ও ওমরের কথাটা বলি নাই, পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাবে ওই মহিলা আয়াত দিয়ে দলিল দিছে, হাদিস দিয়ে দলিল দিছে। দলিল দেওয়ার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কুল্লুন নাস আফকাহু মিন ওমর, ইন্না ওমর কদ আখতা ওয়া ইন্না আমরাতান কদ আসাবাত। আমি দেখতেছি এই জামানার যত মানুষ আছে, যত নবীর সাহাবী আছে, এই মানুষগুলো সবাই ওমরের থেকেও বড় ফকিহ। সুবহানাল্লাহ। এবং ওমর যে কথাটা বলছিল এই কথাটা ভুল বলছে, আর এই মহিলা যে কথাটা বলছে এই কথাটা সঠিক কথা বলছে। সুবহানাল্লাহ। এই কথাটার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। একজন আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, তিনি নিজের ভুল স্বীকার করে নিছেন। আজকে দেখেন ছোট্ট হুজুর মসজিদের ইমামতি করি আমরা, এলেম কতটুকু, আর আমরা একটা কথা বললে পরে যদি কয় ভাই এটা কোরআন হাদিসের দৃষ্টিতে এভাবে ঠিক হয় না, এটা মানতে রাজি না। এটার ঠিক প্রমাণ করার জন্য যেদিক থেকে যেভাবে হোক দলিল প্রমাণ না থাকলেও দলিল প্রমাণ খাড়া করার চেষ্টা করে যে এইটাকে কোনো অবস্থায় ভুল এটা বলা যাবে না। আবার যদি কোনো মুরব্বী কোনো ওস্তাদ একটা বলে গেছে এটা যদি ভুল হয় এইটাকে কোনো অবস্থায় ভুল বলা যাবে না। খাতায়ে বুজুর্গান গ্রেপ্তান খাতাস্ত, বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল। অমরের ভুল ধরছে মহিলার গুণা হয় নাই, বেয়াদবি হয় নাই, কিন্তু আমাদের বুজুর্গদের ভুল হইলে ভুল ধরলে এটা বিরাট ভুল, আরেক অন্যায়, ফয়জে বরকত থেকে একেবারে মাহরুম যদি ভুল ধরেন। এই সুযোগে আমাদের মধ্যে ওই চোখ বন্ধ করে ওষুধ খাওয়ার মতো যা খাওয়ায় আমরা খাইতে আছি। ওমর বলছেন কুল্লুন নাস আফকাহু মিন ওমর, আমার মসজিদের মুসল্লি যারা আছে এরা দেখি সবাই আমার থেকে বড় ফকি। সুবহানাল্লাহ। আজকে দেখি আমি ওয়াজ করতে আছি আমার থেকে বড় সবাই বড় আলেম। সুবহানাল্লাহ। ওই জন্যই কথাটা বলছি যে আলহামদুলিল্লাহ সবাই জানেন, জানা কথাগুলোই আমরা বলবো, নতুন কিছু বলবো না, নতুন কিচ্ছু নাই, কোরআন হাদিসে 1400 বছর ধরে কথা একগুলাই, এজন্য পুরাতন কথাগুলাই আমরা বারবার বলি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ আর জিন এই দুইটা মাখলুককে, এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য, ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ইবাদতের জন্য বানাইছি, আর কিছুর জন্য বানাইনি। কোরআনে কারীমের প্রথম থেকে তেলাওয়াত করতে করতে আসেন, কোরআনে কারীম শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরা আল ফাতিহা শেষ করলেন, সূরা আল বাকারা তেলাওয়াত করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তেলাওয়াত করতে করতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইমানদারের বৈশিষ্ট্য বলছেন, মুত্তাকিনের বৈশিষ্ট্য বলছেন, কাফেরের কথা বলছেন, মুনাফেকের কথা বলছেন, দৃষ্টান্ত দিলেন, কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের শুরু থেকে কোনো নির্দেশ দেন নাই। সর্বপ্রথম যেই নির্দেশটা আল্লাহ পাক কোরআনে কারীমের প্রথমেই দিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে প্রথম নির্দেশটা পাবেন, ইয়া আইয়ুহা, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। তাহলে কোরআন কার জন্য? মানুষের জন্য। আল্লাহ পাকের প্রথম সম্বোধন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, এবাদত করো, গোলামি করো একমাত্র তোমাদের রবের। কার গোলামি করবা? একমাত্র তোমাদের রবের। কেন গোলামি করবা? আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে বানাইছেন, তোমাদের পূর্বপুরুষ সবাইরে বানাইছেন। সুবহানাল্লাহ। যিনি তোমার একমাত্র খালেক, যিনি তোমার একমাত্র সৃষ্টিকর্তা, তোমার এবাদত পাওয়ার মালিক ও একমাত্র তিনি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাওহীদুল ইবাদতের দাওয়াত। তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন কিসের জন্য? একমাত্র আল্লাহর গোলামের জন্য। ইল্লা লিয়াবুদুন বলছেন, খালি ইবাদতের কথা বলেন নাই। একটা উদ্দেশ্য, একটা মাকসাদ, খালি ইবাদত। তাহলে এই ইবাদতটা কেমনে করব, এটা জানা দরকার আছে না? আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এটাই, যে ইবাদতের রোকন, ইবাদতের প্রকারভেদ, ইবাদত কেমনে কবুল হয়। যেহেতু ইবাদতে আমাদের কাজ, দুনিয়াতে আর কোনো কাম নাই। কাম কয়টা? আমাদের কাজ হলো একটাই শুধু, সেটা ইবাদত। এই ইবাদতের সাথে সম্পর্কিত বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন, এবাদত করতে হলে কয়েকটা জিনিস ঠিক করতে হবে। এবাদত করব কার? এখনো ঠিক হয় নাই। একমাত্র আল্লাহর এবাদত করব কার? তাহলে আমাদের মাবুদ কে? একমাত্র আল্লাহ। সুরাল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বার বার শিখেছেন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, দুইবার আছে, ইয়াকা ইয়াকা আছে না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা মানে কি? মাশাআল্লাহ, দেখছেন, কুল্লুন নাসি আফকাহু মিন ইমাম হুসাইন, সব মানুষ আজকে ইমাম হুসাইনের থেকে বড় ফকিহ আলহামদুলিল্লাহ। ইয়াকা, ইয়াকা মানে একমাত্র। ইয়াকা নাবুদু, একমাত্র ইবাদত করি আমরা আপনার। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। সুবহানাল্লাহ। দুই জায়গায় আল্লাহ পাক দুইবার একমাত্র একমাত্র বলছেন, এবং এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরাটারে মুখস্থ করার নাই, সূরাটাকে ঠোঁটস্থ করায় দিয়েছেন। এমন কোন নামাজ নাই, এমন কোন রাকাত নাই, যেই রাকাতে, যেই নামাজে এই সূরা পড়া লাগে না, এরকম নামাজ আছে না। প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে এই সূরাটা পড়তে হয়। আল্লাহ পাক বার বার ঠোঁটস্থ করায় দিয়েছেন, ইবাদত করবা কার? ইয়াকা, একমাত্র আল্লাহর। তাহলে মাবুদ পাই গেছি, মাবুদ হলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কোন? এখনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ঠিক হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। সৌদি আরবে স্কুলে, মাদ্রাসা, স্কুল আর মাদ্রাসা ওখানে এক জিনিস, স্কুলের আরবিতে কয় কি? মাদ্রাসা। আমাদের দেশে দুইটা, আরবি হইলে একটা, ইংরেজি হইলে আরেকটা, কিন্তু সৌদি আরবে একটা, স্কুলও যেটা মাদ্রাসাও সেটা, ইংরেজিতে স্কুল, আরবিতে মাদ্রাসা। সর্বপ্রথম বাচ্চাটা স্কুলে ভর্তি হইলে তারে কালেমার অর্থ শেখানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শেখানো হয়, তাকে শেখানো হয় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আমাদের দেশে দেখা যায় বুড়ো হয়ে গেছে 70-80 বছর বয়স, তাও লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সঠিকভাবে জানে না। কোন ভাইয়ে কয় কিছুর থেকে কিছু হয় না, যা হয় আল্লাহর থেকে হয়, খারেজিরা করছে একরকম, বিভিন্ন জন বিভিন্ন আকীদার লোকেরা কালেমার বিভিন্ন অর্থ করছে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে 1400 বছর ধরে কালিমে তৈয়বার অর্থ করছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। বলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আরবিটা কন। আরে কবরে গেলে মুনকার নকির আসলে আরবিতে কথা কইবেন কি পারবেন না? ভয় পায়, বেশি আরবি লাগবে না, দুই একটা আরবি শিখবেন খালি, ওখানে যায় আরবিতে বলতে থাকবেন, মন কান কিন্তু ভয় পাই যাব। আল্লাহু আকবার, কেমন ইমানদার আরবিতে কথা কয়। কোথা থেকে আসছো? কইবেন যে কিশোরগঞ্জের কুলিয়ার চর থেকে আসছে। আমাদের এক ওস্তাদ, আমাদের ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, মদিনা গেছে, সৌদি আরব গেছে, হজে গেছে সৌদি সরকারের আমন্ত্রণে। এখন একটা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যাবেন, তো ওখানের লোকেরা তো মনে করেন যে উনি আরবির পণ্ডিত, কিন্তু বাংলাদেশে তো ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয় যারা আরবি জানেন না। এখন উনি আমাদের একজন ওস্তাদ ছিলেন, ডক্টর সিদ্দিকুর রহমান রাহেমাহুল্লাহ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সবাই বাইজান স্যার বলে ডাকতেন ওনাকে, আমরা ওনাকে দেখছি, ওনাকে পেয়েছি। তো উনার কাছে ভাইস চ্যান্সেলর স্যার বলতেছেন যে আমার একটু আরবি শিখাই দেন কিছু, যাতে সৌদি আরব গেলে আরবি কইতে পারি, কারণ একটা ইউনিভার্সিটির, ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কিছু আরবি না কইলে মানুষ বুঝবো কেমনে যে উনি একটা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তো স্যার বলতেছে আপনার এই অল্প সময় কয়ে এই এক সপ্তাহের মধ্যে কি আরবি শিখাব? আচ্ছা ঠিক আছে, ধরেন বাক্য একটা লিখে দিচ্ছি, এটা ভালো করে মুখস্থ করেন, এইটাই দেখবেন যে অনেক কাজে আসবো। তো বাক্যটা স্যার লিখে দিচ্ছেন, আনা উস্তাজুল জামিয়া আল ইসলামিয়া বাংলাদেশ, সাইদনি ফি হাজাল আমর, আর কিছু দরকার নাই, খালি বাক্য এটা মুখস্থ করবেন। তো বাস্তবে স্যার এটা মুখস্থ করছে, আনা উস্তাজুল জামিয়া আল ইসলামিয়া বাংলাদেশ, সাইদনি ফি হাজাল আমর, এটা মুখস্থ করে সৌদি আরবের কাছে। তো বলছে যে শুনেন, এটা সবসময় বলিয়েন না সবার কাছে, সবার কাছে বললে পাগল কইবো বানছে, সব জায়গায় বলবেন না, যখন বিপদে পড়বেন যেখানে আটকে যাবেন আর কোনো উপায় নাই সেখানে বাক্য এটা বলিয়েন, তাহলে বিপদ থেকে বাঁচতে পারবেন। এয়ারপোর্টে নামছে, তো সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে নামলে যারা হজে গেছেন দেখছেন বাংলাদেশি কোনো মূল্যায়ন নাই, যত বড় লোক হন না কেন, যদি দেখে যে এটা বাংলাদেশ বিমান আসছে ঘন্টার পর ঘন্টা বসায় রাখবো, কোনো দাম নাই, কারণ এরা হলো আমাদের লেবার, এদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে এরা হলো আমাদের রাস্তা পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, আমাদের ময়লা পরিষ্কার করে এরা, তো সুতরাং আপনি ওখানে কোনো দাম নাই, আপনি বসে থাকেন। স্যার গেছেন, কোনো গুরুত্ব নাই, একটা ভাইস চ্যান্সেলর, এই একজন এইদিকে পাঠায়, একজন এইদিকে পাঠায়, একজন এই করে, স্যার হতাশ হয়ে গেছে অনেকক্ষণ ধরে ঘুরে গেলে, লাস্টে কয় আরবি একটা তো শিখিয়ে আসছি, দেখি বলে দেখি কাজে লাগেনি। একজনের কাছে যে পুলিশ একটারে কয় আনা উস্তাজুল জামিয়া আল ইসলামিয়া বাংলাদেশ সাইদনি ফি হাজালাম, বলার সাথে সাথে ওই ইমিগ্রেশন অফিসার কয় তাফাদ্দাল তাফাদ্দাল ইসলিস ইসলিস ইসলিস, চেয়ার টেয়ার দি সুন্দর করে বসাই, এমন মেহমানদারি পাসপোর্ট সব ঠিক করে দি, সাথে সাথে পার করে দিছে, আরবিটা বলে কাজে আসছে। এবার যেখানে যায় সৌদি আরবে সেখানে যখন দেখে যে কদর পাইতেছে না তখন আরবি এটা কয়, বলার সাথে সাথে দেখা যায় উনার দাম বেড়ে যায়। আমি এই জন্য আমার নদা সরকার বাড়ি মসজিদে মুসল্লিদের কাছে 13 বছর তাফসির করি, ওখানে পুরা কোরআনে কারিম তাফসির করছি ওই মসজিদে, প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম দফা করে এখন দ্বিতীয়বার করতেছি। তো মুসল্লিদেরকে শিখাই দিছি, কবরে গেলে মিয়া আরবি কইবেন মন কান্নকারের কাছে, বেশি আরবি দরকার নাই, প্রশ্ন তো ছোট ছোট্ট শর্ট কোশ্চেন, এগুলার আরবি উত্তর মুখস্থ করে ফেলবেন। তারপরে যদি জিজ্ঞেস করে এই মিয়া তুমি এগুলো জানলে কেমন নকল করছো নাকি, তখন আপনারা জিজ্ঞেস করলে ছোট্ট ছোট্ট খণ্ড খণ্ড আরবি কইবেন। তো সুতরাং এগুলো আরবি সহ মুখস্থ করে ফেলবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন? লা মাবুদা, বলেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক আমার আর কোনো মাবুদ নাই, আমার মাবুদ একজন। আরো মাবুদ জমিনে আছে, জমিনে মাবুদের অভাব নাই, কিন্তু সবগুলা নকল মাবুদ, সবগুলা দুই নম্বর মাবুদ, সবগুলা ভেজাল মাবুদ। সূর্য মাবুদ, পৃথিবীর কত মানুষ সূর্যের পূজা করে, কত মানুষ তারকার পূজা করে, কত মানুষ চন্দ্রের পূজা করে, কত মানুষ গরুর পূজা করে, কত মানুষ তুলসী গাছের পূজা করে, জমিনে কত মানুষ কবরের পূজা করে, কত মানুষ জিন্দা লোকের পূজা করে, যত মানুষের যত মাখলুকের পূজা করে, এবাদত করে, সবগুলা এক একটা মাবুদ। সুতরাং মাবুদের অভাব নাই, কিন্তু আমার হক মাবুদ, সত্যিকারের মাবুদ একজন, তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। তাহলে মাবুদ পাই গেছি, প্রথম কাজ আপনার মাবুদ ঠিক করতে হবে। মাবুদ ঠিক করতে যদি গন্ডগোল হয় তো আপনার পুরো জিন্দেগী গন্ডগোল, সব জায়গায় ভেজাল। মাবুদ যদি ঠিক করে নিতে পারেন, এই জন্য নবী রাসূলেরা দুনিয়াতে মানুষদেরকে এই দাওয়াতটা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর পর্যন্ত মক্কি জীবনে কিসের দাওয়াত দিছেন? ইয়া আইয়ুহান নাস قولوا لا اله الا الله تفلحون, ও দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হইবা, দুনিয়াতেও সফল হইবা আখেরাতেও সফল হইবা। বলেন না ও দুনিয়ার মানুষ সবাই নামাজি হয়ে যাও, ও দুনিয়ার মানুষ যাকাত দিতে থাকো, প্রতি বছর হজ করো, রমজান মাসে রোজা রাখো, এগুলোর দাওয়াত দেন নাই, এগুলোর দাওয়াত দিয়েছেন পরে। কিন্তু প্রথম নবুয়তের প্রথম দিকে বছরকে বছর শুধু একটাই দাওয়াত, কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। তাহলে এটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করা। এজন্য আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ফাআলাম জান, শিখ, বুঝ, এলেম শিখ, কিসের এলেম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখ, তারপর আমল করো। ওয়াস্তাগফির লিযামবিকা, তোমার নিজের গুনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো, ইস্তেগফার হলো আমল। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান, আগে ইমানের এলেম শিখ, তারপরে আমলের এলেম শিখ। আগে ইমানের এলেম লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে। মাবুদ ঠিক করতে যদি গন্ডগোল হয় তো দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। আর মাবুদ যদি ঠিক মতো চিহ্নিত করতে পারেন, দুনিয়াও সফল আখেরাতও সফল। তাহলে মাবুদ তো পাই গেছি নাকি? তাহলে এবাদত করব কার? আচ্ছা, এবার আসেন, এবাদত কেমনে করব, কোন তরিকায় করব? তরিকা লাগবে না, এবাদত নিজের ইচ্ছা মতো করা যায়? এবাদত করার জন্য তো একটা সিস্টেম লাগবে, কেমনে করবেন আল্লাহর এবাদত? আমরা সবাই মিলে এখানে কতক্ষণ নাচলাম, এবাদত হইব? এক্সারসাইজ করলাম, যদি কই যে আল্লাহর এবাদত করছি হবে? তাহলে বোঝা যায় এবাদতের একটা নিয়ম লাগবে, সিস্টেম লাগবে, তরিকা লাগবে, মানহাজ লাগবে। এবাদতটা কেমনে করবো, কার তরিকায় করবো, কিভাবে করব? এই জন্যই কালেমায়ে তৈয়িবার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরেকটা বাক্য আছে, আছে না? সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লা ইলাহা ইল্লাল্লাহর এবাদত করব, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দেখাই দিবেন আল্লাহর ইবাদত করতে, আমি সেইভাবে করব। তাহলে মাবুদ একজন, তরিকা কয়টা? তরিকাও একটা। মাবুদ হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো তরিকার তাওহীদ, ওইটা হলো ইবাদতের তাওহীদ, দুটোই তাওহীদ। এটা তাওহীদের কালেমা, দুটোই তাওহীদের কালেমা। মাবুদের তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইবাদতের তরিকার তাওহীদ, সিস্টেমের তাওহীদ, মানহাজের তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য ইবাদতটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা অনুযায়ী না হয়, তো সারা জীবন ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদত কবুল করবেন না। ইবাদত বস্তা বস্তায় করে ফেলবেন, একটা ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ পাক জমিনে ঠিক করে দিয়েছেন ইবাদত একজনের তরিকা হইতে হবে। তাহলে নামাজ পড়বেন কার তরিকায়? কথা কয় না কি, মনে কষ্ট নিছেন? নামাজ পড়বেন কার তরিকায়? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এই যে একমাত্র বলেন নাই, নামাজ পড়বেন কার তরিকায়? আচ্ছা, আমার মসজিদের ইমাম সাহেব ইমামতি করতেছেন, ইমামতি করার সময় ইমাম সাহেব বলতেছেন, ভাই শুনেন, সব সময় প্রতিদিন আমরা আগে রুকু করি তারপরে সাজদা করি, কিন্তু আজকে আমার মনে চাইতেছে আগে সাজদা করে ফেলি পরে রুকু করি। রুকু করবো ঠিক আছে, সাজদাও করবো, কোনোটা বাদ যাবে না, তবে সাজদাটা আগে করে ফেলি, রুকুটা পরে করবো, নিচের থেকে উপরে উঠবো। আচ্ছা, করবেন আপনারা ইমাম সাহেবের সাথে? অসুবিধা কি, উনি রুকুও করছে সাজদাও করছে, করবেন না কেন? ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি, ইবাদত করমু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আমার রাসূল সারা জীবন আগে রুকু করছে তারপরে সাজদা করছে। দুনিয়ার যত বড় মুফতি সাহেব, যত বড় মুহাদ্দিস সাহেব, যত বড় মুফাসসির সাহেব বলুক, আমি কারো কথাই শুনবো না, কারো কথাই মানবো না, যদি ওই কথাটা আমার রাসূলের কথার সাথে না মিলে। কারণ ইবাদতের ক্ষেত্রে সমস্ত এত্তেবার তরিকার তাওহীদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিস্টেমও পাই গেছি, তরিকাও পাই গেছি নাকি? আচ্ছা, এবার আসেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করতে গেলে প্রত্যেকটা ইবাদতের ভিতরে তিনটা রুকন থাকতে হয়। ইবাদতের রুকন তিনটা, রুকন বুঝেন তো? জি, ইমানের রুকন কয়টা? জি, ওরে সবাই ইমান লই কবরে যাইব, কয় ইমানের রুকন জানা না? ইমানের রুকন ছয়টি। রুকন মানে কি? মানে ফরজ, মানে এটা লাগবেই, না হয় হবে না। রুকন মানে খুঁটি, ফিলার। প্রত্যেকটা ইবাদতের মধ্যে তিনটা খুঁটি থাকতে হবে। ওই যেখানে দেখেন ক্যামেরা গুলো যে দাঁড় করাইছে, তিনটা খুঁটি দিয়ে দাঁড় করাইছে, এই প্রত্যেকটা ক্যামেরা তিনটা খুঁটি আছে। এই তিনটা খুঁটি মানে তিনটা রোকন। প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে যাইতে হইলে এখানে তিনটা খুঁটি থাকতে হবে, রোকন থাকতে হবে। এক নম্বর খুঁটি হলো আল মাহাব্বাহ, দুই নম্বর খুঁটি হলো আর রাজা, তিন নম্বর খুঁটি হলো আল খাউফ। মনে রাখবেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে যদি এই তিনটা না থাকে, ওই ইবাদত ইবাদতে হয় না, ওটা বাতিল, ওটা ইবাদত হবে না। কয়টা লাগবে? এক নম্বর মহব্বত, মহব্বত লাগবে। কার মহব্বত? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত। আবার তরিকা যার অনুসরণ করব তার মহব্বত, মাবুদের মহব্বত, যার তরিকা ইবাদত করব তার মহব্বত। কারণ ইবাদত করতে হলে আগে মহব্বত লাগে, মহব্বত না হলে ইবাদত করা যায় না। আজকে যদি এই ডক্টর ইমাম হুসাইনের মহব্বত না করতেন, একটা লোক এখানে আসতেন না। কারণ যে আমাকে অনেক চিনেন আর না চিনেন, শুনছেন যে একজন আলেম আসবো, এই মহব্বত আগে আপনার অন্তরে জন্মিছে, এই জন্য আপনি এই পর্যন্ত আসতে পারছেন। যার অন্তরে মহব্বত জন্মে না, হেরে কিন্তু আপনি আনতে পারেন নাই, হেরে টাকা দিবেন করলেও আসবে না, তবে না যাবো না, এই মাহফিল ভালো লাগতেছে না। আগে মহব্বত, তারপরে আবাদত। এই জন্য মুশরিকেরা ওই মূর্তির প্রতি দেবতার প্রতি আগে মহব্বত জন্মিত, তারপরে ইবাদত করত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে এরা মুশরিকেরা আল্লাহকে যেরকম মহব্বত করে ওই রকম মাবুদদেরকেও মূর্তিদেরকেও তারা সেরকম মহব্বত করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী, যদি আল্লাহকে মহব্বত করো তাহলে আমার ইত্তেবা করো। এই মহব্বত মানে ইবাদত। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তুন ইন কুনতুম তাবুদুনাল্লাহ, মহব্বত আর ইমান, মহব্বত আর ইবাদত একসাথে জড়িত। মহব্বত আছে ইমান আছে, মহব্বত নাই ইমান নাই, মহব্বত আছে ইবাদত আছে, মহব্বত নাই ইবাদত নাই। তাহলে আগে কিন্তু আমরা দুইটা জিনিস ঠিক করছি, সূত্র ভুলে গেলে হবে না। মাবুদ ঠিক করছি, মাবুদ কে? তরিকা, ইবাদতের তরিকা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এবার আসেন, ইবাদত যার করব তার সাথে আমার মহব্বত, আবার যার তরিকায় করব তার সাথে মহব্বত। কারণ তিনি যদি ইবাদতটা শিখাই না দিতেন, আমারে আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্য, আমি সারা জীবনে ইবাদত করতে পারতাম না। কেমনে ইবাদত করতাম জানতাম কেমনে? আল্লাহর ইবাদত করতে চাই কিন্তু ইবাদত করবো কেমনে? সিস্টেমটাই তো জানতাম না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন যে ইবাদতটা এমনি করতে হয়। এজন্য তাকেও মহব্বত, দুটোই ইমানের অংশ। আল্লাহর মহব্বত ইমানের অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। সুতরাং মহব্বতটা থাকতে হবে ইবাদতের প্রথম জিনিস। আল্লাহর মহব্বতে যদি কেউ ইবাদত করে, ওই ইবাদতের ভিতরে কোনো রিয়া থাকে না। আল্লাহর মহব্বতে যদি ইবাদত করেন তাহলে আপনার ইবাদতে রিয়া থাকবে না। আমি ইবাদত করব একমাত্র আল্লাহর, আমার ইবাদত কে দেখলো না দেখলো কোনো কিছু যায় আসে না, রিয়া নাই। আমি যাকাত দিব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমি যাকাত দিব গোপনে গোপনে, কেউ দেখার দরকার নাই, রাত্রিবেলায় গোপনে বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো। যদি আমার দেখানোর উদ্দেশ্য থাকে, ইবাদতের মধ্যে যদি আল্লাহর মহব্বত না থাকে, তাহলে আমি মাইকিং করে ঘোষণা দিব, সবাইরে লাইন ধরামো, টিভির ক্যামেরা আনবো, সাংবাদিক আনবো, আনে কব যে দেখো কত হাজার লোকেরে, কত লক্ষ লোকেরে আমি যাকাত দিতেছি। মহব্বত নাই। যদি আল্লাহর মহব্বত থাকে, দশ বার বিশ বার হজ করলেও নামের আগে পরে জীবনেও আল্লাহ আসবে না। কিন্তু মহব্বত নাই, লোকদেরকে জানাইতে হইব আমি বিরাট হাজি সাহেব, আমি এতবার হজ করছি, তখন নামের আগে আলহাজ না লিখলে বরবাদ। এই মিয়া আমার নামের আগে আলহাজ লেখো নাই কেন? জানো না আমি হজ করছি? আপনি হজ করছেন আল্লাহর জন্য, আল্লাহ জানলেই তো হয়েছে, আমরা জানার দরকারটা কি? আমাদেরকে জানানোর জন্য হজ করছেন নাকি? হজ করছেন কার জন্য? তো আল্লাহর প্রতি মহব্বত হইলে ইবাদতের ইয়া আসে না। আল্লাহর মহব্বতে যদি ইবাদত করে, মসজিদে জুমার নামাজে আসলে মসজিদের এক কোনা দিয়ে চুপ করে বসে থাকে। আল্লাহ পাক কোরআনে কারিমে এরকম বান্দাগুলোর খুব প্রশংসা করছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন আই আলা তারফিন, মসজিদের এক কোনা দিয়ে বসে বসে চুপচাপ আল্লাহর ইবাদত করে। যদি আল্লাহর মহব্বত না থাকে, মসজিদে আসে মুসল্লিদেরকে ডিঙ্গে ডিঙ্গে সামনের দিকে আসে, সবাই যাতে তাকায় তাকায় দেখে অমুক সাহেব মসজিদে আইছে, সবাই যাতে দেখে অমুক অমুক ভাই মসজিদে আইছে। কারণ কদিন পরে মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইতে হইব, এখন মসজিদে আসছে যদি না দেখে কবে যে আরে হেরে বানাইও না, হয়তো মসজিদে আসে না। এই জন্য হে দেখাইতে হইব সবাই মসজিদে আইছে। আল্লাহর মহব্বত নাই, এই জন্য ইবাদতে রিয়া ঢুকে, ইবাদত নষ্ট করে দেয়। এই জন্য ইবাদতের এক নম্বর রোকন হইল আল্লাহর মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কেমনে করবেন বলেন দেখি এবার? নিজে নিজে ইচ্ছা মতো মহব্বত করলে মহব্বত হবে? আচ্ছা আমি একটা মহব্বত করি দেখাই আপনাদেরকে, পছন্দ হইলে বলবেন যে ঠিক আছে, পছন্দ না হইলে করবেন যে ঠিক হয় নাই। চারি রাকাত নামাজ পড়ছি আসার নামাজের, চতুর্থ রাকাতে শেষ বৈঠকে বসে গেছি। বসার পরে আমি আত্তাহিয়াত শুরু করলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। এতটুকু পড়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হবে। আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পড়েন না কিরে, প্রথমেই বলে দিছি বারবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে জিকির জারি থাকবে, কান খাড়া থাকবে, মুখে জিকির দিয়ে জিহ্বা ভিজে রাখবেন। আবার সাইয়েন জিকির করতে করতে বাস ধরে উঠে যাবেন। এখানে তো বাস বেশি নাই, বাস কম, বাস অল্প কয়টা আছে, বাস ধরে উঠা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের জিকির না, সাহাবাই কেরামের জিকির না, এটা আমাদের নিজস্ব তরিকার জিকির। সাহাবাই কেরাম, লক্ষাধিক সাহাবাই কেরাম, জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলিও খেজুর গাছে উঠেন নাই, একজন আল্লাহর ওলিও এসে নবী সাল্লামের গলা ধরে ঝুলেন নাই, নবী সাল্লামের গামছা ধরে টান মারছেন, এরকম ঘটনা সাহাবাই কেরামের জীবনে একবারও ঘটে নাই। এই জন্য আল্লাহর জিকিরের মধ্যে থাকবেন, জিকির ও ইবাদত। যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ ইবাদত, হুঁশ নাই ইবাদত নাই। আপনার মাথায় ঠিক নাই, কিসের জিকির কিসের ইবাদত, আগে মাথা ঠিক থাকতে হবে। মাথা যদি ঠিক না থাকে তো কারেন্টের তার দড়ি ঝুলে না কেন, কি বলেন? বাস দড়ি ঝুলতে পারে, এখানে তো কারেন্টের তারও আছে, তার দড়ি ঝুলতেছে দেখছেন নে, অথবা লাফ মারি মন্দার গাছে উঠে গেছে দেখছেন নে, মন্দার গাছ চিনেন নে, কোন গাছ চিনতেছে না, জিকির করতে করতে দৌড় দিয়ে মন্দার গাছ একটা উঠে গেছে, এরকম তো ঘটে না। তাহলে হোসও আছে তালও আছে সব ঠিক আছে। আমার সম্মানিত ভাইরা, জিকির বলবেন না, সারাক্ষণ জিকিরের মধ্যে থাকবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হয় আত্তাহিয়াতের মধ্যে, দেওয়া লাগে না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিতে হয় না? আমি চিন্তা করলাম আহারে আমার নবীকে সালাম দিব, বসে বসে সালাম দিলে তো বেয়াদবি হবে, এজন্য আত্তাহিয়াতের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এতটুকু পড়ার পরে আমি দাঁড়াই গেলাম, দাঁড়াই আমার নবীরে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আবার বসে গেলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, আত্তাহিয়াতে দরুদ পেশ করব। চিন্তা করলাম আহারে কেমনে বসে বসে আমার নবীরে দরুদ পড়ি, আবার দাঁড়াই গেলাম, দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, মহব্বতের সাথে দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়লাম। তারপরে আবার বসলাম, বসে দোয়ায়ে মাসুরা পড়লাম, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে সালাম ফিরাইলাম, দুইবার মাসকান দিয়ে উঠছি দুইবার বসছি, নামাজ হবে কি হবে না? কেন হবে না? আমার নবীরে মহব্বত করছি, মিয়া আমার নবী না হইলে নামাজ পাইতেন নাকি? কার উসিল্লে সিন্নি খাইছেন? মোল্লা চিনলেন না। আমি এক জায়গায় গেছি, দেখি আজানের আগে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি কই এটা কি ব্যাপার, নতুন আজব কাহিনী দেখতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস স্পষ্ট করে বলছেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যখন আজান দেয় যা শোনো তাই বলো, যখন আজান শেষ হইব সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমি নবীর উপরে দরুদ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন আজান শেষ হইলে দরুদ পড়ো, এখন থেকে আজানের আগে শুরু করে দিছে। আমি কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিখাইলেন আজানের পরে, আপনি শুরু করে দিলেন আজানের আগে, ঘটনা কি? কয় মিয়া কার উসিলে সিন্নি খাইছো, মোল্লা চিনলা না, নবী না হইলে আজান পাইতা নাকি? কার উসিলে আজান পাইছো? সেই নবীরে দরুদ সালাম না দিয়ে তুমি আজান শুরু করে দিবা, কত বড় বেয়াদবি নবীর সামনে, নবীরে সালাম না দিয়ে আজান। তাহলে এই বেয়াদবি প্রথম করছে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহ। বেলাল আজান দিছে সারা জীবন, আজানের আগে কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে, এরকম একটা জাল হাদিসও আসে নাই। তাহলে জান্নাতি সাহাবী, যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া, সনদ পাওয়া সাহাবায়ে কেরাম, জান্নাতের সার্টিফিকেট পাইছেন কিনা? সূরা তাওবার 100 নম্বর আয়াত পড়ে দেখবেন, 100 নম্বর আয়াতটার মধ্যে আল্লাহ পাক সমস্ত সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে সেই সাহাবীরা যারা নিজের জীবনের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি বেশি মহব্বত করছেন তারা সালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে আযান শুরু করে নাই, আর আমরা ঠুনকা মহব্বত শুরু করে দিছি সালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে আযান। আবার কয় কার ওসিলে সিন্নি খাইছো মোল্লা চিনলে না। তা আমি আত্মাহিয়াতুর মধ্যে এরকম দুইবার উঠলাম, নবীর সম্মান করছি, সালাম দিছি, নামাজ হবে না কেন? হবে নামাজ। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কেমনে করতে হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সেটার নমুনা দেখাই দিছেন। ওই নমুনার বাহিরে গিয়ে, ওই পদ্ধতির বাহিরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করলে, মহব্বত করলে সেটা সম্মান হয় না, সেটা অপমান হয়ে যায়। এজন্য মহব্বতের নামে নিজে মন গড়া করলে সেটা মহব্বত হয় না, এবাদতের নামে নিজে মন গড়া করলে সেটা এবাদত হয় না। এবাদতেরও তরিকা আছে কেমনে এবাদত করতে হয়। তাহলে এবাদতের এক নম্বর রোকন কি বলে গেলে হবে না, এটা এক বছরের পড়া, আল্লাপাক বাসায় রেখলে আগামী বছর আসে পড়া নিব আপনাদের থেকে, ঠিক আছে? নে শিক্ষক এক ক্লাসে পড়া দেয় আর এক ক্লাসে পড়া নেয় না, তা আজকে পড়া দিয়ে গেলে তো পড়া নিতে হবে, এজন্য মনে রাখতে হবে। তাহলে এক নম্বর রোকন কি মহব্বত, দুই নম্বর রোকন হলো আর রাজা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করতে হবে, এবাদতের মধ্যে আল্লাহর রহমতের আশা থাকতে হবে। রহমতের আশা নাই এটা এবাদত হয় না। যেমন ধরেন প্রতিদিন আমরা যখন সালাত আদায় করি, দৈনিক পাঁচবার আমরা ওযু করি, তারপরে সালাত আদায় করি, আবার দেখবেন যে ভাইয়ের নামাজ পড়ে না ইমান ঠিক আছে, আমাদের দেশে কিন্তু নামাজ না পড়লে ইমান কিন্তু খুব শক্তিশালী, ইমান কিন্তু খুব মজবুত, যে ভাই দেখবেন নামাজ নাই ইমান ঠিক আছে, যেই বোনের নামাজ নাই ইমান ঠিক আছে, তিনিও কিন্তু ডেলি অনেকবার ওজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধোন। আমরা যেমন অজুতে দুই, উনিও কিন্তু সকাল বিকাল এ হাতও দই মুখও দই পাও দই সব দই দই না, অজুতে যা যা কাজ আছে উনিও করে। আমি আপনি অজুর এই কাজগুলো করার দ্বারা প্রতিবার আমি আপনি নেকি পাইতেছি সব পাইতেছি, এটা আমার ইবাদত হইতেছে। আরেকজন অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব দুইছে কিন্তু জিরো পাইছে, এটা ইবাদত হয় নাই। কেন হয় নাই? আশা নাই। আমি ইবাদতের নিয়তে আল্লাহর রহমতের আশা নিয়ে এটা করছি, ওই আল্লাহর বান্দা এটা আল্লাহর রহমতের আশা নিয়ে ইবাদত হিসাবে করে নাই। এজন্য ইবাদত হইতে হইলে আল্লাহর রহমতের আশা থাকতে হবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে। তিন নম্বরে থাকতে হবে আল খাউফ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। ভয় যদি না থাকে নামাজের ভিতরে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন, আল্লাহর ভয় যদি না থাকে নামাজে দাঁড়াইছেন চারিদিকে দেখতে পারেন কে কি করতেছে, কোন দিকে জুতা আছে ভালো জুতা সেটাও দেখা যায় যদি আল্লাহর ভয় না থাকে। অনেক জায়গায় দেখবেন, আমিও কিছু কিছু মুসল্লি দেখি যে নামাজের মধ্যে ইমাম সাহেবের দিকে তাকায় থাকে, নামাজ আবার ইমাম সাহেবের দিকে তাকায় থাকে, ইমাম সাহেব রুকু যাওয়ার আগে উনি রুকু যায় বসে রয়েছে, কারণ উনি তো তাকায় রয়েছে ইমাম সাহেবের দিকে, সামনের কাতারে তাকায় রয়েছে ইমাম সাহেবের দিকে। অথচ এই চোখ কোথায় থাকবে ঠিক করা আছে নামাজের মধ্যে, কোথায় থাকবো? সেজদার দিকে, সেজদার দিকে থাকে না, অনেকের চোখ চারিদিকে ঘুরে। তাহলে আল্লাহর ভয় নাই এখানে, এবাদতের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে সেটা এবাদত হয় না। একদিন মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা নতুন ইসলাম গ্রহণ করছে, জামাতে সালাত আদায় করার জন্য দাঁড়াইছে, পাশের একজন মুসল্লি হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, পাশের মুসল্লিও নতুন মুসলমান হয়েছে, তা হাসি দি নামাজের মধ্যে কি বলতেছে আলহামদুলিল্লাহ। মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা তিনি একবারে জোরে চিৎকার দিয়ে বলে উঠছেন ইয়ারহামুক আল্লাহ, নামাজের মধ্যে মসজিদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একজনে কইছে আলহামদুলিল্লাহ, আবার উনি জবাব দিছে ইয়ারহামুক আল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ কইছে ইয়ারহামুক আল্লাহ কইছে, এত জোরে কইছে পুরো মসজিদ খবর হয়ে গেছে, এখন সবাই তার দিকে তাকায় চোখ বড় করি করি, কে রে কোথা থেকে আইলো এ হঠাৎ করে এত জোরে, ইয়ার হামুক আল্লাহ বললো কেন? তো উনি তো জানে না, উনি নতুন। আমাদের দেখবেন আমাদের দেশে যদি কোন এক মসজিদে যাই হঠাৎ করে আমিন জোরে কন, তাহলে মসজিদের সব মুসল্লি চোখ বড় করে করে তাকায়, এটা কোথা থেকে আইলো, বাড়ি কই? আমি একবার কুমিল্লা এক মসজিদে গেছি, তো কুমিল্লার ওই মসজিদে দেখি কি এরকম মসজিদে মাগরিবের সলাত, সলাতুল মাগরিব, সলাতুল মাগরিবে মসজিদের ভিতরে কয়েকজন মুসল্লি একটু আওয়াজ করে আমিন কইছে। তো মসজিদের মুয়াজ্জিন সাহেব সালাম ফিরানোর পরে উঠছে, আমি মুয়াজ্জিন সাহেবের পাশে বসা। তো মুয়াজ্জিন সাহেব উঠি মুসল্লিদের দিকে ফিরি, কয় কি আচ্ছা কম তো দেখি, আপনারা যে এই কামান করছেন কামান কি ঠিক করছেন? আপনারা যে কামান করলেন কামান ঠিক করছেন, এইভাবে মসজিদে কেন জোরে আমিন করলেন? তা আরেক মুসল্লি এক কোনা দিয়ে উঠে কয় কি কয় বাইরে আর যাই যে ডরানি ডরাইছি, জীবনে হচ্ছে ডরানি ডরাইনি, মানে আমিন বলাতে উনি এত ভয় পাইছে, জীবনেও নাকি এরকম ভয় উনি পায় নাই। আর আপনারা এই কাজটা যে করলেন এটা কি ঠিক করছেন? আমি পাশে বসে বসে হাসি যে এইরকম, মানে হঠাৎ দেখছে সবাই চোখ বড় করে করে তাকা, এই সাহাবির দিকে সবাই চোখ বড় করে করে তাকা, এই সাহাবিকে মিয়া নতুন মুসলমান হইলাম নামাজ পড়তে এলাম, এখন দেখি সবগুলো আমার দিকে চোখ বড় করে করে তাকায়, উনি আরো খেপছে। আচ্ছা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরানোর পরে এই সাহাবীরে এত সুন্দর করে বুঝাই দিলেন, তিনি পরে বলতেছেন মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বাদাহু আহসানা তালিমান মিনহু। সুবহানাল্লাহ, উনি বলতেছেন আমার জীবনে এর আগে এর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তালিম দেওয়ার ক্ষেত্রে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এমন সুন্দর শিক্ষক আমার জীবনে আর দেখি নাই। সুবহানাল্লাহ, এরকম টিচার এরকম শিক্ষক আমার জীবনে আর দেখি নাই, আমার নামাজের পরে এত সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ, তাহলে ইবাদতের মধ্যে কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে, ভয় নাই ইবাদত হবে না। তাহলে এই তিনটা রুকন মনে রাখবেন। এবার আসেন ইবাদত কয় প্রকার, ইবাদত কয়ভাবে হয়, ইবাদত করা হয় পাঁচটা পদ্ধতিতে, কয়টা পদ্ধতি? পাঁচটা পদ্ধতি। এক নম্বর হলো ইবাদতে কালবিয়া, ইবাদতে কালবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে একটা টুকরা বানাইছেন, ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। সেটা কি কলব? বর্তমানে নতুন এক থিওরি বাইরেছে, কলব বলে এখানে থাকে না, মাথায় থাকে, শুনছেন নি? এটা কলব এখানে বুকে থাকে না, কলব থাকে কোথায়? মাথায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত, তিনবার দেখাইছেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে, বলেন নাই তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে, মাথায় দেখান নাই বুকে দেখাইছে। তো তাকওয়া এখানে তাকওয়া মানে কালবের মধ্যে তাকওয়া থাকে, তাকওয়া থাকে কালবের মধ্যে। তো কালব দেখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি এদিকে, আর কয় কালব বলে মাথার মধ্যে। আচ্ছা যাই হোক, তাহলে এক ধরনের ইবাদত আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করছেন কিসের মাধ্যমে? কালবের মাধ্যমে, কালবি ইবাদত। কালবি ইবাদত কি? ঈমান হলো কালবি ইবাদত। যদি কালবের ভিতরে ঈমান থাকে, ঈমানটা যদি বিশুদ্ধ থাকে, বুঝতে হবে আপনার কালবটা সুস্থ আছে, কালবে সালিম। যদি কালবের ভিতরে শিরক ঢুকে, কালবের ভিতরে নেফাক ঢুকে, কালবের ভিতরে যদি যাইক ঢুকে, বুঝতে হবে আমার আপনার কালব সুস্থ নাই, অসুস্থ কালব হয়ে গেছে, নাজাস কালব হয়ে গেছে। এজন্য ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে বলছে ইজ জাআ রাব্বাহু বিকালবিন সালিম, ইব্রাহিম আলাইহিস সালাম কালবে সালিম নিয়ে আসছেন, সুবহানাল্লাহ। কালবে সালিম মানে সুস্থ কাল, যে কালটা শিরক মুক্ত, যে কালবের ভিতরে কোনো শিরক নাই, কুফর নাই, নেফাক নাই, জায়েক নাই, বক্রতা নাই, শাক নাই, সন্দেহ নাই, এরকম কালটা সুস্থ কালবে সালিম। আর যে কালবের ভিতরে এগুলো আছে সেটা নাজাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে মুমিনেরা মুশরিকেরা কিন্তু নাফাক। মুশরিকের কি নাফাক? কালব নাফাক। মুশরিকের গায়ের লগে লাগলে আপনার শরীর নাফাক হবে না। একজন অমুসলিমের শরীরের সাথে লাগছেন, আপনার শরীর কি নাফাক হয়ে যাব? কেন? তার শরীর নাফাক না, বডি নাফাক না, মানব বডি পবিত্র, আল্লাহ পাক এটাকে পবিত্র করে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন সমস্ত বনি আদমের আমি সম্মানিত বানাইছি। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মাজুসি হোক, মুশরিক হোক, সবার বডি কিন্তু পবিত্র, বডি সম্মানিত, আল্লাহ পাক মানবীয় বডিকে সম্মানিত বানাইছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ইহুদির খাট নিয়ে যাচ্ছে, জানাজা নিয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো ইহুদির লাশ, এটা তো কোনো মুসলমানের লাশ না, আপনি দাঁড়াইলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মুসলমান আর ইহুদির জন্য দাঁড়াই নাই, আমি একজন মানুষকে সম্মান জানানোর জন্য, মানবীয় বড়িটাকে সম্মান জানানোর জন্য আমি দাঁড়াইছি। মানুষের বড়ি, এটা সম্মানিত বড়ি। এজন্য মানুষকে হত্যা করলে সমগ্র মানবতাকে হত্যা করা হয়। ইসলাম এজন্য জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলোকে সমর্থন করে না, মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। বড় বড় সাতটা মোবেকাত ধ্বংসাত্মক গুণার মধ্যে একটা হলো মানুষ হত্যা করা। তাহলে মুশরিকের নাপাক কি? কালব, কলবটা নাপাক। কেন নাপাক? ওই কালবের ভিতরে ইমানের পরিবর্তে কুফর ঢুকে গেছে, ওই কালবের ভিতরে শিরক ঢুকে গেছে, ওই কালবের ভিতরে নেফাক ঢুকে গেছে, ওই কালবের ভিতরে বক্রতার রোগ ঢুকছে, ওই কালবের ভিতরে শাক্কের রোগ, সন্দেহের রোগ ঢুকছে, তখন কলব নাফাক হয়ে যায়। তাকওয়া, তাকওয়ার ইবাদত কিসের মাধ্যমে হয়? কালবের মাধ্যমে। তাকওয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাকওয়ার মাধ্যমে আল্লাহ কত পুরস্কার দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, হে ইমানদার যদি তাকওয়াবান হও আল্লাহ তোমারে ফুরকান দিবেন। কি দিবেন? ফুরকান দিবেন। ফুরকান মানে হক বাতিল সিনার জ্ঞান, এমন জ্ঞান আল্লাহ আপনাকে দিবেন যে জ্ঞান দিয়ে কোনটা হক কোনটা বাতিল, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা গুমরাহি কোনটা হক, এটা সিনে দেবেন। এটা সিনার জন্য বড় আলেম শর্ত না, শর্ত। একজন রিক্সা চালক ভাই, একজন দিন মজুর ভাই, একজন শ্রমিক ভাই, বড় আলেম না, মুহাদ্দিস না, মুফতি না, মুফাসসির না, কিন্তু মুত্তাকিন, আল্লাহরে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফুরকান দিবেন, সেও হক বাতিল ছিনে। আরেকজন বিরাট মুফতি সাহেব, বিরাট আলেম, কিন্তু তাকওয়া নাই, আল্লাহ তারে কোনোদিন ফুরকান দিবে না। বড় আলেম বড় শিরককারী, বড় আলেম বড় বেদাতকারী। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে বড় আলেম বড় শিরককারী হতে পারে, বড় আলেম বড় বেদাতকারী হতে পারে, কারণ আল্লাহ পাক এই নিয়ামত সবাই দেয় না। তো হক বাতিলের জ্ঞান পাওয়ার জন্য শর্ত হলো তাকওয়া। তাহলে তাকওয়ার ইবাদত কিসের মাধ্যমে হয়? কালবের মধ্যে নিয়ত, নিয়ত আছে না? আজকে ওয়াজ মাহফিলে আসতে কে কে নিয়ত করে আসছেন বলেন দেখি, নিয়ত করছেন? কেমনে করছেন? না ওয়াই তো আন আজহাবা ইলাল মাজলিসিল ইসলামি ফি গোবরিয়া, পূর্ব গোবরিয়া, গোবরিয়া শারকিয়া, পূর্ব গোবরিয়া, এইভাবে নিয়ত করে আসছেন? তাহলে তো নিয়ত হয় নাই। নিয়ত হয়েছে? কারণ নামাইতোয়ান না পড়লে বাংলাদেশে নিয়ত হয় না। রোজার নিয়তের মধ্যে আছে নামাইতোয়ান আসুমা গাদান, নামাজের মধ্যে নামাইতোয়ান উসাল্লিয়া, সালাসা, আরবা, খামসা, সিত্তা। আবার অজুর নিয়ত আছে নামাইতোয়ান আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তাবাহাতান লিসসালাতে, জানাজারও আছে, নামাই তোমার ওয়াদিয়া লিল্লাহি তাআলা, জানাজারটা একটু জটিল, এই জন্য জানাজারটা দেখবেন বাংলা বাইরেছে, বাকিগুলোর বাংলা বাহির নাই, জানাজাতটা কিন্তু বাংলা বাহির, কারণ অনেক ইমাম সাহেব ওইটা মুখস্ত পারে না, তো জানাজাত যখন যাই আরবি কেমনে শিখাইবো, তো কয় শুনেন আরবি বলা জরুরি না বাংলা কন, বলেন যে সাইদ তাকবীরের সাথে এই ইমামের পিছনে আমি এই মাইয়াতের জানাজার নিয়ত করলাম, এটার বাংলা ভাষণ বাহিরছে আছে না এরকম নিয়ত, এটা কালবি ইবাদত। এটা হানাফি মাযহাবের প্রত্যেক কিতাবে লেখা আছে, মাহাল্লুন নিয়্যা আল কালব, নিয়্যাতের মহল, নিয়্যাতের স্থান হলো কালব, কালবের ভিতরে থাকে এটা, এটা মৌখিক জবানের ইবাদত না, এটা কালবের ইবাদত। তাহলে আল্লাহ পাক অনেকগুলো ইবাদত দিছেন কালবের মাধ্যমে, আবার ইবাদত আছে বাদানিয়্যা, ইবাদত বাদানিয়্যা শারীরিক ইবাদত, সালাত এমন একটা ইবাদত, একই ইবাদতের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত শরীর অংশ গ্রহণ করে, সুবহানাল্লাহ, শরীরে এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা নাই, সালাতের ভিতরে ওই অঙ্গ প্রত্যঙ্গটা ওই শিরা উপশিরাটা অংশ গ্রহণ করে না, নামাজে অংশ গ্রহণ করে না, এইরকম একটা অংশ দেখাইতে পারবেন না শরীরের, মাথার চুল দাড়ি এগুলো নামাজে অংশ গ্রহণ করে, ওযু করার সময় মাথা চুলের উপর দিয়ে মাসে করতে হয়, দাড়ি খিলাল করতে হয়, করা লাগে না? আচ্ছা, মাথার মধ্যে ব্রেন আছে, ব্রেন আছে না, এই ব্রেন সুস্থ থাকলে নামাজ, সুস্থ না থাকলে নামাজ নাই, নামাজের জন্য লাগে, এই চোখ নামাজে অংশ গ্রহণ করে, দাঁড়ানো অবস্থায় কোথায় থাকবো, রুকু অবস্থায় কোথায় থাকবো, সেজদা অবস্থায় কোথায় থাকবো, বৈঠক অবস্থায়, চোখের নির্দিষ্ট সীমানা দেওয়া আছে সলাতের ভিতরে, এর বাইরে জম দিতে না, কানেরও ইবাদত আছে, ইমাম সাহেব কেরাত পড়বো আপনি চুপ করে শুনবেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, কানেরও কাজ আছে নামাজে, কাজ আছে না, ইমাম সাহেব কে আল্লাহু আকবার রুকুতে গেছে, আপনি যদি কন আমি এখন সময় না একটু পরে যাবো নামাজ হইব, ইমাম সাহেব কয় সামি আল্লাহু লিমান হামিদা, আপনি কন আমি আপনার কথা শুনি না নামাজ হইব না, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কইছে আপনিও রাব্বানা ওয়ালা কালহাম, তাহলে কানের কাজ আছে, কানেরও নামাজে কাজ আছে, তারপর ঠোঁটের কাজ আছে, ঠোঁটের কাজ আছে না, দাঁতের কাজ আছে, জিব্বের কাজ আছে, একেবারে মাথা থেখে শুরু করে পায়ের নখ পর্যন্ত, আঙ্গুল পর্যন্ত, সাজদা অবস্থা আঙ্গুলগুলো কেমনে থাকবো এটারও বিধান আছে, পা খাড়া থাকবো না লাগানো থাকবো এটারও বিধান আছে, একেবারে মাথা শুরু থেকে শেষ পর্যন্ত একটা অংশ নাই যেটা নামাজের সময় চুপচাপ বসে থাকে, এটা পুরো বডির ইবাদত, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছেন জমিনে, সমস্ত মাখলুকাতকে নামাজের সুরতে বানাইছেন, দেখেন প্রত্যেকটা মাখলুককে নামাজের সুরত, আল্লাহ পাকের চেহারাটা যদি সামনের দিকে না দিয়ে পিছনের দিকে দিত সেজদা দিতেন কেমনে, আল্লাহ পাক মানুষকে নামাজের সুরতে বানাইছেন, এই জন্য প্রত্যেকটা শিশু যখন দুনিয়াতে আসে মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদারত অবস্থায় জমিনে পাঠান, সেজদা না দিয়ে আল্লাহর জমিনে কেউ ঢুকতে পারে না, সে কাফেরের ঘরে হোক, ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, সেজদা না দিয়ে জমিনে আসতে পারবে না, আল্লাহর জমিনে আসবো আবার আল্লাহরে সেজদা না দিয়ে আসবো, এই জন্য আমার মাদেরকে জিজ্ঞেস করবেন সন্তান দুনিয়াতে কেমনে আসে, সেজদারত অবস্থায় সন্তান দুনিয়াতে আসে, আমি আপনি সেজদারত অবস্থায় দুনিয়াতে আসছি, জমিনে এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাতটা আল্লাহ রাব্বুল আলামিন সেজদার সুরতে রাখেন নাই, প্রত্যেকটা গরু ছাগল পাখি দেখবেন মাথাটা সামনের দিকে ঝুঁকানো, মাথা খাড়া নাই, পিছনের দিকে নাই, গরু দেখেন, ছাগল দেখেন, বাঘ দেখেন, সিংহ দেখেন, হাতি দেখেন, মাথা কোন দিকে, সামনের দিকে ঝুঁকানো, আল্লাহ বানাইছেন ঝুঁকাই, প্রত্যেকটা পাখি দেখেন মাথা সামনের দিকে ঝুঁকানো, আল্লাহর জমিনে থাকবো আবার মাথা খাড়া করে থাকবো, পুরা জমিনকে আল্লাহ পাক সেজদারত বানাইছেন, এই গ্রহ উপগ্রহগুলো যদি পৃথিবীর বাইরে যায় দেখেন এই জমিনটা আল্লাহর সামনে সেজদারত অবস্থায় আছে, সুবহানাল্লাহ, সূর্যটা আল্লাহর সামনে সেজদারত অবস্থায়, চন্দ্র আল্লাহর সামনে সেজদারত অবস্থায়, নক্ষত্র রাজি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেজদারত অবস্থায়, والنجم والشجر يسجدان سبحان الله কোন সূরা মাশাআল্লাহ দেখছেন আজকে শ্রোতা কোন সূরা এটাও জানে সুবহান আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকটা মাখলুককে নামাজের সূরতে রাখছেন আর আমি আপনি মাঝখানে অল্প কয়েকটা দিন নামাজ পড়তে পারি না দুনিয়া সব কাজ করতে পারে নামাজ পড়তে পারে না আবার ইমানও বলে ঠিক থাকে নামাজ না পড়তে কি হবে ইমান কিন্তু মজবুত ইমান কেমনে ঠিক থাকে ইবলিস কয়টা সাজদা করে নাই বলেন দেখি আল্লাহ বলছেন ওয়াইযু কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম একটা সাজদা করতে কইছেন একটা ইবলিস যুক্তিবাদী হইছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আমারে বানাইছো আগুন দিয়ে আর তারে বানাইছো মাটি দিয়ে তো মাটির দাম বেশি না আগুনের দাম বেশি আমার দাম বেশি আমারে সাজদা করব আচ্ছা বলেন নূরের দাম বেশি না মাটির দাম বেশি কয় না দেখি নূরের দাম বেশি না মাটির দাম বেশি ফেরেশতাদেরকে সাজদা করতে কইছে কারে আদমের ফেরেশতারা কিসের তৈরি আদম কিসের তৈরি তো নূরের কইছে মাটির সাজদা করতো তাহলে নূরের থেকে মাটির দাম বেশি অনেকে মনে করে যে মনে হয় নূরের দাম বেশি এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোর করে নূরের তৈরি বানাইতো সা কারণ ফেরেশতারা নূরের তৈরি তাদের মর্যাদা আমাদের থেকে কম একজনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মা কয় খালি কয় মা ফাতেমা মা ফাতেমা তা আমি কে মিয়া মা ফাতেমা ফাতেমা মা হইলো কেমনে মা হইলো কে নবী সাল্লামের স্ত্রীরা আমাদের আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি আমাদের বোন ইন্নামাল মুমিনুনা ইখওয়া কয় মা তা আমি কই খতিব সাহেব হুজুর এই যে মা ফাতেমা কইলেন তে কেন মা বলেন বোনেরে মা বলে মা বললে এটা খারাপ দেখা যায় না কয় না শুনেন ফাতেমার মতো এত মর্যাদাবান মহিলা তারা যদি বোন কই একটু সম্মান কম দেখা যায় মা কইলে সম্মানটা বাড়ি যায় তা আমি কই শুনেন ভাই আজকে বাড়িতে যাই আপনার স্ত্রীকে আমাদের ভাবিরে আপনি আম্মা বলে সুন্দর করে ডাক দিবেন সম্মান খুব বাড়ি যাবো কবেন অমুকের মা কোথায় বলবেন না কবেন যে আমার আম্মা কইরে দেখবেন সম্মান এমন বাড়া বাইটবো এবার জেহারের কাপ পাড়া দেওয়া লাগবো দেখবেন যে ফাঁসে মুফতি সাহেব যদি শুনে কবে যে এত টাকা কাপ পাড়া ঠিক হয়ে গেছে আম্মা দেখছেন সম্মান বাড়াইতে গেছেন এই জন্য সম্মান নিজে নিজে বাড়ানো যায় না সম্মান বাড়ানোর পদ্ধতি আছে তাহলে আল্লাহ পাক সাজদা দিতে বলছেন কয়টা ইবলিস একটা সাজদা দেয় নাই না দেওয়ার কারণে ইবলিস হয়ে গেছে লানাহুল্লাহ দৈনিক ২৪ ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা সাজদা ফরজ করছেন বলেন দেখি হ্যাঁ দেখি এবার অঙ্ক পারেন কিনা অঙ্কের পরীক্ষা হইলে মনে করবো যে কলিয়াসরের মানুষ ঠিক আছে অঙ্ক ভালো পারে প্রতিদিন কয়টা সাজদা ফরজ ৩৪টা ১৭ রাকাত নামাজ ফরজ না তো ১৭ রাকাতের সাজদা কয়টা ইবলিস একটা সাজদার হুকুম লঙ্ঘন করার কারণে ইবলিস যদি লানাহুল্লাহ হয়ে যায় আমার ভাইরা এবং বোনেরা বাড়িতে গিয়ে আজকে রাত্রে একটু গভীর ভাবে চিন্তা করবেন আমি দৈনিক ৩৪টা সাজদা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করি তাহলে আমার অবস্থানটা কোথায় গেছে ইবলিস একটা মাত্র সাজদা উসজুদুলি আদম এটা লঙ্ঘন করি ইবলিস হয়ে গেছে লানাহুল্লাহ হয়ে গেছে আর আমি দৈনিক ৩৪টা একদিনে যদি ৩৪টা হয় মাসে কয়টা দেখি আবার হিসাব বাইর করেন অঙ্ক দেখি কত দ্রুত গতিতে আপনাদের আইকিউ কত শক্তিশালী দেখি আজকে পরীক্ষা হয়ে যাক একদিনে যদি ৩৪টা হয় এক মাসে কয়টা ১০ দিনে কয়টা মাশাআল্লাহ আল্লাহু আকবার এই এলাকার তো অঙ্কের আগুন সাথে সাথে বের করে ফেলছেন ১০২০টা এক মাসে দেখেন আল্লাহ আকবার আল্লাহ পাকের ১০২০টা হুকুম ২০টা সাজদা ১০২০টা সাজদা লঙ্ঘন করলেন আচ্ছা মাসে যদি ১০২০টা হয় ১২ মাসে ১২,০০০ আর ২০টা করে ১২ মাসে কয়টা ২৪০টা ১০,০০০ 12,000 হয় নাই তো, কেমনে 12,000? 20টা করি তো, 20টা করি 12 মাসে 240টা, তো ওখানে 10,000, এই 12,000, 12,240টা, আল্লাহু আকবার, এক বছরে 12,240টা সেজদা লঙ্ঘন করছেন। ইমান আছে মানে কি? একবারে স্ট্রং, মজবুত আছে কি? মজবুত, ফজরের সময় খবর থাকে না যে ইমান, ফজরের আজান শোনার পরে ঘুম থেকে জাগাইতে পারে না যে ইমান, ফজরের আজান শোনার পরে মসজিদ পর্যন্ত আনতে পারে না। আল্লাহর কসম আমার ভাইয়েরা এবং বোনেরা, ওই ইমান আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। ওই ইমান এত দুর্বল, এত অসুস্থ, আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না। এটা একটু চিন্তা করবেন বাসায় গিয়ে। তাহলে এবাদতে বাধা নেই, শারীরিক এবাদত। তিন নম্বরে হইল এবাদতে মাল, ইয়া মালের এবাদত। কিছু এবাদত আছে খালি টাকা পয়সার এবাদত আছে না, কিন্তু আমরা দেখা যায় অনেক ভাইয়েরা আছে, কই ভাই সারা রাত ওয়াজ শোনান অসুবিধা নাই, যত কিছু করতে কোন সব করতে রাজি আছে, কিন্তু টাকা পয়সা চাইয়েন না। টাকা পয়সা যেখানে আমি নাই সেখানে। আমাকে এক মসজিদের সভাপতি সাহেব বলছে, কয় হুজুর যত ওয়াজ করতে পারেন, যত খতি বক্তা আনতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু টাকা চাইয়েন না। টাকা চাইলে আমি নাই, টাকার মধ্যে নাই, টাকা জান চলে যাইব, সন্ত্রাসী ধরি, ডাকাইতে ধরি, মারি ফেলে তাও টাকা বাইরে না। কি বলেন? জান দি পেলে তাও টাকা বাইরে না। টাকা এরকম এক জিনিস, কিন্তু একজন ইমানদার যখন ইমান আনে, শুধু শরীরে ইমান আনলে ইমান হয় না, ইমানটা শরীর এবং মাল দুইটার মধ্যে আনতে হয়। ইমানদার যখন ইমান আনে, তখন তার টাকা পয়সার মালিক ইমানদার থাকে না, ওই টাকা পয়সার মালিকও হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার টাকা পয়সার মালিক কে? কথা কয় না। আমি আপনি টাকা পয়সার মালিক না, মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। টাকা কোথায় কেমনে ইনকাম করছেন, কেমনে খরচ করছেন, এই দুইটার হিসাব দেওয়ার আগে কিয়ামতের ময়দানে যেমনে দাঁড়াইবেন, কোনো নড়াচড়া করতে পারবেন না। টাকা পয়সার জাররা জাররা হিসাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। তন্মধ্যে দুইটা হইল, মিন আইনা আনফাকা, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। একটা হলো কেমনে টাকা পয়সা ইনকাম করছো, আরেকটা হলো কেমনে খরচ করছো, খরচের হিসাব দেওয়া লাগবো। একজন আছে, ভাই আমরা একটা গান বাজনার কনসার্ট করবো, একটা গান বাজনার অনুষ্ঠান করবো, কিছু টাকা দেন, দাও 1,00,000 টাকা নাও, আমারা সভাপতি বানাই দিও। আরেকজন আছে, কয় ভাই আমরা একটা ওয়াজ মাহফিল করবো, কয় এই ছেলে পেলে ধরো নাও 1,00,000 টাকা নাও, আমারা সভাপতি বানাই দিও। ওয়াজ মাহফিলও সভাপতি, গানের অনুষ্ঠানেও সভাপতি, এরকম সভাপতি আছে রে বাংলাদেশে এখন অনেক, সব জায়গায় সভাপতি আছে, এখানে আসলেও টাকা, ওখানে আসলেও টাকা, সব জায়গায় আছে। এই টাকা কোথায় দিচ্ছেন, কারে দিচ্ছেন খবর আছে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ইচ্ছা মতো দেওয়া যাবে না। ওই গানের অনুষ্ঠানে টাকা দিচ্ছেন, ওই অশ্লীল মেলার মধ্যে টাকা দিচ্ছেন, কিয়ামতের ময়দানে ওই গুনার দায়িত্ব, গুনার বার আপনার উপরেও আসবে, জবাব দিতে হবে। সুদের মাধ্যমে টাকা ইনকাম করছেন, সুদ খাইছেন, সুদ চিনেন নে? এখানে নাই মনে হয়, এই দেশে মনে হয় খায় না, কিশোরগঞ্জে মনে হয় সুদ নাই নাকি? সুদের আরবি কি বলেন তো দেখি, কোরআনে সুদের কি কয়? রেবা, মাশাআল্লাহ, রেবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরে এক নম্বরে বলছেন পাগল, এক নম্বরে কি বলছেন? পাগল, সুদখোর হচ্ছে পাগল। তো বলো হোসো আছে, সবও আছে, আবার পাগল হয় কেমনে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুদ খায়, হে দুনিয়াতেও পাগল হয়ে যায়, আখেরাতেও পাগল হয়ে দাঁড়াইব। দুনিয়াতে কিরকম পাগল দেখবেন, যে সুদখোর সে মাও চিনে না, বাপও চিনে না, ভাইও চিনে না, বোনও চিনে না, খালি সুদ চিনে, টাকা চিনে, হে কারণে চিনে না, খালি টাকা ছাড়া আর কিছু চিনে না, সুদখোর এরকম হয়ে যায়, হয় না? এই জন্য আল্লাহ পাক শোধ করে পাগল বলছেন, হে টাকার পাগল, আর কিছু চিনে না। নিজের মায়ের পেটের ভাইও যদি কয় ভাই আমার টাকা দরকার, কত টাকা, কয় এত টাকা, মাসে এত টাকা করে দিবি, মার পেটের ভাই তাও সুদ বাদে টাকা দিবে না। মানে এর কাছে ভাই কিছু না, এখানে টাকাই মুখ্য বিষয়। আল্লাহ পাকের জন্য বলছে সুদখোর পাগল। সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করার পরে মাফ করে দেন, কিন্তু সুদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করার পরে মাফ করেন না। তওবা করার পরে কথা বলে না, সব গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দেন সাথে সাথে। তওবার করার পরে সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার, কিন্তু সুদের তওবা করলে সাথে সাথে মাফ হয় না, ফাইল এটা আল্লাহ পাক পেন্ডিং করে রাখেন। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে, সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক বলছেন বান্দা তওবা করবি সুদের থেকে সাথে সাথে মাফ, এটা বলেন নাই। কি বলছেন? ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া আমরুহু ইলাল্লাহ। এই ফাইল আল্লাহ সাথে সাথে সিগনেচার করেন না, এটা আল্লাহর কাছে ন্যস্ত থাকে, পেন্ডিং থাকে। আল্লাহ দেখবেন সুদের তওবাটা তার অরিজিনাল তওবা হয়েছে কিনা, কারণ সুদ খাইছে, সুদ খাইতে খাইতে বিশাল টাকা পয়সার মালিক হয়ে গেছে, বাড়ি করছে, গাড়ি করছে, এবার প্রতি বছর হজে চলে যায়, প্রতি বছর উমরায় চলে যায়, মসজিদ বানাই দিছে, মাদ্রাসা বানাই দিছে, আমি একা খামো না আল্লাহরও খাওয়াব, আল্লাহ এবার কি করে দেখি, এরকম আছে না? আল্লাহ দেখবেন এই জন্য টাকা খাইয়ে কি করছে। যদি সুদখোর ভাই তওবা করতে হয়, যত জনের থেকে সুদ নিছেন সব সুদ তাকে ফেরত দিতে হবে। সুদ খাইছে মানুষের থেকে, মাপ চাইতে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কয় যতবার মাপ চাইবি, যতবার তাওয়াব করবি বাইতুল্লাহর, যতবার হজ করবি, সব আমল বরবাদ, কিছু আল্লাহ কবুল করবেন না। জনগণ থেকে সুদ খাইছ, জনগণের দুয়ারে দুয়ারে যাও, জনগণ থেকে মাপ নিয়ে আসো, টাকা ফেরত দিয়ে দাও। সুদখোরের ব্যাপারে রাব্বুল আলামিন স্থায়ী জাহান্নামের কথা বলছেন। ইমানদারকে আল্লাহ স্থায়ী জাহান্নামে দিবেন না যদি ইমান নিয়ে যায়। কিন্তু তিনটা গুণা এত মারাত্মক, এই তিনটে গুণারে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলছেন। একটা হলো সুদখোর, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন বলছেন, স্থায়ী জাহান্নামের হুমকি দিছেন। আরেকটা হলো কোন ইমানদারের ইচ্ছাকৃতভাবে হত্যা করলে, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, কোন ইমানদার মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে স্থায়ী জাহান্নাম। আরেকটা বলছেন ফারাইজের সম্পত্তি, জায়গা জমিন বন্টন, এই জায়গায় যদি একটু এক ডিসিমেল 1% এদিক সেদিক করেন, বোনেরে ঠিক মতো দেন নাই, বাইরে ঠিক মতো দেন নাই, ফুফুরে দেন নাই, চাচারে দেন নাই, কোন হকদারের বিন্দুমাত্র হক এক কড়া পরিমাণ হক খাই ফেলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাসার 14 নম্বর আয়াতে বলে দিছেন, ওয়ামান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। কি নাউযু বিল্লাহ কয় না কিচ্ছু কয়, এই এলাকায় এখনো এটা তালিম হয় নাই, এই এলাকা তালিম হয়েছে ওই বক্তারা বলে সবাই জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, তুই কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওটা সুন্নতের খেলাফ, এই জন্য আমরা ওটা বলি না। এজন্য আপনি নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো নিজে জিকির করবেন। এই জিকিরের অভ্যাস এখনো আপনাদের মধ্যে গড়ে উঠে নাই। আপনারা জিকির মানে মনে করেন ওই কলমের দিকে খেয়াল করে ধাক্কা মারতে হইব, মনে করেন জিকির মানে এটা, জিকির মানে যে সুবহানাল্লাহ, জিকির যে আলহামদুলিল্লাহ, জিকির যে আল্লাহু আকবার, জিকির যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এখনো বুঝতে পারেন নাই। এজন্য জিকির করেন না, সব চুপ করে থাকেন। তাহলে তিনটা অপরাধের ব্যাপারে স্থায়ী জাহান্নামের আল্লাহ হুমকি দিছেন। সেখানে একটা হলো সুদের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন সুদ না ছাড়তে পারলে আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ এই ইমানদাররা যদি আল্লাহর ভয় থাকে ইমানদার হও তাহলে সুদ ছেড়ে দাও বা ইল্লাম তাফালু যদি কোন আমি এই বছর ছাড়তে পারবো না আরো দশ বছর লাগবো কি বলেন এত তাড়াতাড়ি ছাড়তে পারবো না আমার বাড়ি হোক গাড়ি হোক সবকিছু হোক তারপরে ছাড়ি দিব বুড়া হইলে হজে যামো বুড়া হইলে কি করবো হজে যাম কয় ভাই এখন হজে যান না কয় মিয়া এখন হজে গেলে হজ ধরে রাখার বয়স নাই কিসের বয়স নাই হজ ধরে রাখা যায় না কেন হজ কি এরকম যে রশিদি বান্ধে রাখতে হয় ছুটি যাইব চলে যাইব কনা এই বয়সে হজে গেলে আবার হজের থেকে আসে যদি গুণা তুনা করি ফেলাই এমন বয়সে হজে যাইতে ওই বোঝান আর গুণা করার সম্ভাবনা না থাকে সত্তর বছর আশি বছর নব্বই বছর হইলে তারপরে যাইতে হইব হজে তো গেছে আলহামদুলিল্লাহ ভালো কথা সত্তর আশি বছর বয়সে যাওয়ার পরে দেখি মিনার ময়দানে গিয়ে টয়লেটের মধ্যে লাইন ধরছে সাতজন আটজনের পিছনে সাসা মিয়া লাইন ধরছে হজ ধরে রাখার বয়স হয়েছে সাসার আর টয়লেট ধরে রাখার বয়স নাই সাসা আরামের কাপড় নষ্ট করে ফেলছে সাসার এখন হজ ধরে রাখার বয়স হয়েছে কিন্তু ওযু ধরে রাখার বয়স নাই সাসার যতদিন ওযু ধরে রাখার বয়স ছিল ততদিন সাসার হজ ধরে রাখার বয়স ছিল ওযু রাখার বয়স নাই টয়লেট ধরে রাখার বয়স নাই হজের বয়সও নাই কিন্তু আমরা সাসার করে হজে বাটাই কোন সময় একেবারে যেসবের ওযু ধরে রাখার বয়স নাই টয়লেট ধরে রাখার বয়স নাই যাই দেখিয়েন মিনার ময়দানে আমাদের বাংলাদেশে মুরব্বীদের অবস্থা টয়লেটে একজন ঢুকলে দরজা পারে না ভাঙ্গি ফেলত খালি ঠক ঠক ঠক ঠক করে আমি একদিন বাহিরে কয়ারে মিয়া এই জায়গা কেউ কি ইচ্ছে করে আরামে বসে থাকে নাকি কেউ কি শখ করি যে এখানে টয়লেটে বসে থাকে নাকি যে একটু আরামে বসে আসি এখানে এসি আছে ওখানে বিপদে পড়ি যায় কেউ ইচ্ছে করে চায় না সবাই চায় তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য আপনি দরজা ঠোকান কেন একটু আদবের খেলা এখানে কি ইচ্ছা করি ঘুমায় নাকি এখানে আপনি এমন করেন কেন কয় চাচা টয়লেট ধরে দেখতে পারতেছি না এই জন্য এই অবস্থা কারণ ওই চাচার হজ ধরে রাখার বয়স হয়েছে কিন্তু টয়লেট ধরার রাখার বয়স নাই এই জন্য আমার ভাইয়েরা একটা এবাদত আল্লাহ করছে এবাদতে মালিয়া এই জন্য সুদ কোন অবস্থায় নেওয়াও যাবে না দেওয়া যাবে মনে হয় নাকি নেওয়াও যাবে না দেওয়াও যাবে না লান আল্লাহ আকিলার রেবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু যে সুদ দেয় যে সুদ খায় যে সাক্ষী থাকে যে লেখি দে কাগজপত্র সবার উপরে আল্লাহর লানত সত্তর প্রকার গুনাহ সুদের মধ্যে তার মাকে বিয়ে করার মতো অপরাধ এজন্য সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে মনে হয় নাকি ঘুষ খাওয়া যায় জি ঘুষ বুঝেন নেই ঘুষ তো এখন নাই পরের প্রজন্ম আর ঘুষ বুঝবে না আমরা তো একটু বুঝছি কিন্তু এরপরে যে নেক্সট জেনারেশন আসবে এরা আর ঘুষও বুঝবে না কারণ এখন ঘুষ নাই এখন হইলো কি বকশিস মিষ্টির টাকা চা খাওয়ার টাকা ফান খাওয়ার টাকা টেবিল মানি এখন আর ঘুষ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জাকাত আদায় করার জন্য পাঠাইছে জাকাত আদায় করে আসছে আসি কিছু মাল নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে দিছে আর কিছু একদিকে আলাদা করে রেখেছে আল্লাহ রাসূল কয় এগুলা কি কয় এগুলা হাদিয়া ওহদিয়া ইলাইয়া এগুলো আমার ওই এলাকার লোকেরা হাদিয়া দিছে মাশাআল্লাহ কত বড় বুজুর্গ হাদিয়া দিছে এলাকার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাহালা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মিহি ওরে আল্লাহর বান্দা তোমারে আমি চাকরিতে নিয়োগ দিছি সরকারি চাকরিতে এই জন্য ওই এলাকায় গেছো ওই এলাকার লোকেরা তোমার আনি আনি হাদিয়া দিছে এই জন্য জাকাত আদায় করার সময় যেন তুমি একটু মহব্বত দেখায় কম করি নাও বড় ছাগলটা না নিয়ে ছোট ছাগলটা নাও তোমার আমি সরকারি অফিসার পদে নিয়োগ না দিতাম তুমি বাড়িতে বসে থাকতা তো দেখটা কয়জনে আনি তোমার হাদিয়া দিয়ে যাইত তোমার সরকারি চেয়ারে বসাইছি এই জন্য তোমার হাদিয়া দে আল্লাহ রাসূল বলেন এটা হাদিয়া না এটা ঘুষ যেই নামেই দিক এটা ঘুষ আর গোশ যে খায় যে দে উভয়ের উপর আল্লাহ লানত তাহলে গোশ খাওয়া যাবে না দেওয়া যাবে না তাহলে তিন নম্বর ইবাদত কি ইবাদত মালিয়া চার নম্বর ইবাদত ইবাদত মারকাবা মাল আর শরীর দুটা মিলে যেমন হজ, হজ হলে শরীরও লাগে মালও লাগে। পাঁচ নম্বর ইবাদত, আরেকটা ইবাদত আছে, সেটা হলো আল ইবাদা ফিল হালাল ওয়াল হারাম, হালাল হারামের ইবাদত। আল্লাহ কিছু জিনিস হালাল করছে, খাওয়ার ব্যাপারে, ব্যবহার করার ক্ষেত্রে, লেনদেনের ব্যাপারে, সব ব্যাপারে হালাল আছে হারাম আছে, এটাও আল্লাহর ইবাদত। বেচা কেনার ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে, তাহলে এই পাঁচ রকমের ইবাদত, ইবাদত কবুল হওয়ার শর্ত তিনটা। এক নম্বর হলো ইখলাস, ইবাদত একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। দুই নম্বর মুতাবাআতু সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে হইতে হবে। তিন নম্বর হালাল উপার্জন লাগবে, হারাম খাই ইবাদত করবেন, হারাম খাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক ওই ইবাদত কবুল করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে যেই উদ্দেশ্যে রাব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদেরকে বানাইছেন, আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতের উপরে টিকে থাকতে পারি, ইবাদত বেশি বেশি করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর যোগ্য বান্দা, ইয়া ইবাদি, আল্লাহর বান্দা হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকাকে কবুল ও মঞ্জুর করে নিন, এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল করে নিন, সবাইকে তাওহীদের অনুসারী, সুন্নতের অনুসারী বানিয়ে দিন, এই এলাকা থেকে সমস্ত শিরক বেদাত আল্লাহ পাক দূর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই কাফফারাতুল মজলিসের দোয়া পড়ি, আমার পরে আরো আলোচনা আছে ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়াটা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।